যশের কাঙাল নইকো আমি, নামের কাঙাল নই, নইকো কাঙাল অন্য কোন আশার কাঙাল আমি, যেন শুধু তোমার ভালোবাসার, যশের কাঙাল নইকো আমি, নামের কাঙাল নই। লক্ষ তারার দেয়ালি কি পারে চকরির মন ভোলাতে, একা চাঁদ শুধু জেনে রেখো পারে তার সে হৃদয় দোলাতে, আমার মতন চকরি কাঙাল চাঁদের ভালোবাসার কাঙাল আমি, যেন শুধু তোমার ভালোবাসার, যশের কাঙাল নইকো আমি, নামের কাঙাল নই। কাল যারা ছিল আজ তারা নেই, আজ যারা আছে রবে না তো কাল, তোমার আমার প্রেম যেন শুধু রূপ কথা হয়ে থাকে চিরকাল, নাই যদি কেউ থাকে মোর পাশে কিবা যায় আসে বলো না, শুধু জানি আমি তুমি তো রয়েছো, এ প্রেমে নেই তো ছলো না, আমার ভুবনে যত পথ সবই তোমার কাছে আশা কাঙাল আমি, যেন শুধু তোমার ভালোবাসার, যশের কাঙাল নইকো আমি, নামের কাঙাল।